الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والقرآن الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات منكم ليستخلفنهم في الأرض وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وعن المقداد مع وعن المقداد بن الأسود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام بعز عزيز أذل ذليل إما يعزهم فيجعلهم من أهلها ويذلهم فيدينون لها فقلت فيكون الدين كله لله رواه أحمد بإسناد صحيح যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঈদুল আজহার পরে আজকের প্রথম জুমায় এমন একটি বিষয়ের অবতারণা করতে হচ্ছে বাধ্য হয়ে, যে বিষয়টি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিক সকল বস্তুকে সামিল করে। যারা পত্রপত্রে পড়েন তারা ভালো করেই জানেন এবং যারা শহরের অবস্থা জানেন তারাও বুঝেন যে আজকেই হল ডেডলাইন 25শে অক্টোবর, যেটা নিয়ে পত্রপত্রিকা আজ কয়েকদিন ধরে এমন হইচই করছে যেন মনে হচ্ছে এই দিন বাংলাদেশের কিয়ামত হবে। দুই দলের রণপ্রস্তুতি মানুষকে আতঙ্কিত করে ফেলেছে। এক দল ক্ষমতা ছাড়বে না, আর এক দল ক্ষমতা পাওয়ার জন্য পাগল। উভয় দলের রণহুঙ্কারে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। প্রশ্ন হয়, মুসলমানের এই দেশ নেতৃত্ব নির্বাচনের ইসলামের কোন বিধান কি নাই? এ এদেশকে চিরদিন ইহুদি নাসারা গোলামি করবে, এদেশকে চিরদিন ইসলাম বিরোধী শক্তির দেওয়া রাজনৈতিক থিওরি তাদের দেওয়া মতবাদের অনুসারে থাকবে। তারা তো চায় দেশটাকে অস্থিতিশীল করতে, তারা তো চায় ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিতে, তারা তো চায় বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বহুদলীয় মারামারি লাগিয়ে দিতে। আমরা কেন তাদের টোপ গিলব? আমাদের ইসলামকে অপূর্ণ, ইসলামকে সিরফ সালাত সিয়াম হজ এবং জাকাত শেখানোর জন্য এসেছে, তাহলে তো কোরআনের একটা পৃষ্ঠায় যথেষ্ট ছিল। ছয় হাজার ছয়শোর উপরে আয়াত কেজন্য নাজিল হল? আল্লাহ পাক সূরা নূরে 55-56 আয়াতে এর স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض الله পাক ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্মশীল হয় তাদেরকে অবশ্যই এই পৃথিবীতে খেলাফত দান করবেন, রাষ্ট্র ক্ষমতা দান করবেন। শর্ত হল ঈমানদার হওয়া এবং সৎকর্মশীল হওয়া। এবং তাদের জন্য প্রতিষ্ঠিত করে দিবেন তাদের দিনকে যার উপরে তারা রাজি আছে। তারা যে আতঙ্কের অবস্থায় আছে তার পরিবর্তে তাদেরকে শান্তি প্রতিষ্ঠা করবেন। তারা যেন সিরিফ আমার দাসত্ব করে এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে। ওমান কাফার বাদা দালিক, যে ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা দখল পাওয়ার পরেও আল্লাহর এই নিয়ামতের কুফরি করে, হাউলাই কেমন ফাসিকুন, ওরা হল মহাপাপী। ওয়াকিমুসসালাত ওয়াতুজ যাকাত ওয়াতিউর রাসূল, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রসুলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহ। রাষ্ট্র ক্ষমতা লাভের পূর্ব শর্ত এখানে বর্ণিত হয়েছে, অবশ্যই মানুষকে মুসলমানদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে এবং প্রকৃত সৎকর্মশীল হতে হবে এবং আল্লাহর ইবাদতের সঙ্গে আল্লাহর দাসত্বের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই ক্ষেত্রে আমরা শর্ত পূরণ করতে পারিনি, বিধায় আমরা খেলাফত হারিয়েছি। খেলাফতের আশেদার পরে খেলাফত ওমাইয়া, খেলাফত আব্বাসিয়া, অবশেষে খেলাফত উসমানিয়া 1924 সালে হাতছাড়া হয়ে গেছে। আজকে 89 বছর ধরে মুসলিম উম্মা খেলাফত থেকে বঞ্চিত। ইহুদি নাসারাদের চালান করা মন্ত্রতন্ত্রে অনুসারী হয়ে মুসলমান এখন ভাইয়ের বুকে ভাই ছুরি বসাচ্ছে, একে অপরকে হত্যা করে মরলে শহীদ বাঁচলে গাজী ফতোয়া দিচ্ছে। একই কেবলার অনুসারী একই জবাহ খাওয়ার অভ্যস্ত, একই আল্লাহ একই রসুল একই কাবা একই সব, এরপরও আমরা পরস্পরের প্রতি মারমুখী। এটাই তো ইহুদিন আসারদের কাম্য, এটা তারা বহুদিন থেকে করে আসছে, আজও করবে, চিরদিন করবে, ওরা মুসলমানদের চিরস্থায়ী শত্রু। এজন্য সুরে ফাতেহে আমরা সবসময় পড়ি গাইরিল মকদুবি আলাইহিম রদ্দালিন, আল্লাহ তুমি আমাদেরকে মকদুব ইহুদিদের মতো এবং দল্লিন পথভ্রষ্ট নাসারাদের অন্তর্ভুক্ত করো না। অর্থ বুঝি না কালে পড়েই যায় তোতা পাখির মতো। এর পরেই আমরা বলি আমিন, আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো। কিন্তু তাদেরই দেওয়া সবকিছু আমরা প্রতি পদে পদে অনুসরণ করে চলেছি। ইসলামের বিধান স্পষ্ট, আল্লাহ রাসূল বলছেন কাতারাক্তুকুম বাইদা নাকিয়াতান, আমি তোমাদের কাছে একটা দিন ছেড়ে যাচ্ছি যা স্পষ্ট এবং পরিচ্ছন্ন, এতে কোন কালিমা বা কোন অন্ধকার নাই। যে বিষয়ে আপনি প্রশ্ন করবেন সেই বিষয়ে কোরআন হাদিস থেকে জবাব দেওয়া যাবে। ওয়ান মিকদাদ ইবনে আসওয়াদ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মিকদাদুল আসরাদ বলছেন, আমি আমার রসুলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লাইয়াব কালা দাহারিল আউদে বায়ত মাদারিন ওয়ালা ওয়াবারিন ইদলা আদখলাহুল্লাহুল ইসলাম, এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠে কোন মাটির ঘর বা ঝুপড়ি ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। ইম্মা ইউইজ্জুহুম ফায়াজালুহুম মিনহা, যাদেরকে আল্লাহ সম্মানিত করে ইসলামে প্রবেশ করাবেন তারা ইসলাম কবুল করবে, ওয়ায়ুদিল্লুহুম ফায়াদিনুন আল্লাহা, যাদেরকে আল্লাহ অসম্মানিত করবেন তারা ইসলামের আনুগত্য স্বীকারে বাধ্য হবে, জিজিয়া দেবে, ট্যাক্স দিয়ে বাস করবে। আমি বললাম ফায়াকুনু দীনুহু কুল্লুহু লিল্লাহ, রাবি মিকদাদ বলছেন, হে আল্লাহ রাসূল, তাহলে সারা পৃথিবী আল্লাহর দিন আল্লাহর জন্যই হয়ে যাবে, সেখানে কোন শরীক থাকবে না। ফি রওয়ায়াতিন উখরা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউতিম্মান্না হাযা দ্বীন হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক তার এই শাসন ক্ষমতাকে, ইসলামী শাসনকে পরিপূর্ণতা দান করবেন, এমন অবস্থায় হয়ে যাবে পৃথিবীর যে ইয়েমেনের রাজধানী সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একজন মানুষ একাকী যাবে, সে কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া। অন্য হাদিসে আসছে, একজন গৃহবধূ ইরাকের প্রধান নগরী হীরা থেকে মক্কায় গিয়ে হজ করবে, উমরা করবে, তাওয়াফ করবে, অতঃপর সে একাকী ফিরে আসবে, রাস্তায় তাকে কেউ জিজ্ঞাসাবাদও করবে না, নিঃসঙ্গ গৃহবধূ একাকী যেতে পারবে, এমন সুন্দর ইসলামী শাসন একদিন কায়েম হবে। ওলা কিন্নাকুম তাস্তাজিরুন, কিন্তু তোমরা বড় ব্যস্ততা প্রকাশ করছ। বুখারী ও মুসলিমের হাদিসগুলোকে মিথ্যা মনে করেন নাকি আপনারা? একদিন একদিন সেটা হবেই। ইহুদি নাসারাদের এই প্রতারণামূলক রাজনৈতিক ব্যবস্থা একদিন ধ্বংস হতেই হবে, মানুষ এগুলি বাতিল করবে, কারণ এগুলোতে সেরেফ অশান্তি আর অশান্তি, শান্তি কোশ্চিনকালও আসে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ যাওয়ালি লিয়াল আরদা ফারাওয়াইতু মাশারিকাহা ও মাগারিবাহা, আল্লাহ পাক আমাকে সমস্ত পৃথিবীটাকে এক করে দেখিয়ে দিলেন, ভাস করে একসাথে, আমি তার পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সবই দেখলাম। এই সর্বত্র আল্লাহ দিন পৌঁছে যাবে, ইসলামের শাসন কায়েম হয়ে যাবে। হাদিসগুলো কি করবেন, কিভাবে যাবে, কি পলিসিতে যাবে, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। যদি তোমরা ইমানদার হতে পারো, সৎকর্মশীল হতে পারো, অবশ্যই তোমাদেরকে আমি পৃথিবীতে খলিফা নিয়োগ করব, তোমাদের হাতেই নেতৃত্ব দেব। তোমাদের মধ্যে ইমান নেই, সৎকর্ম নাই, তোমরা মুখে আল্লাহ আল্লাহ করো অথচ শিরক করো, আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, তুমি বলছো জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আল্লাহ বলছেন আমার বিধান সত্য, এটাই চূড়ান্ত, তুমি বলছো যে না, আমরা কতগুলো মূর্খ এমপি মিলে যা সিদ্ধান্ত নেব ওটাই সত্য, কোরআন বাদ দাও, তা তোমাকে কি খেলাফত দেব আমি? একদিকে আল্লাহ সার্বভৌমত্বের বিরুদ্ধে সংগ্রাম, আর একদিকে কোরআন হাদিসের বিরুদ্ধে অধিকাংশ রায় চূড়ান্ত বলে সংগ্রাম চালাচ্ছ, আর মুখে যে টঙ্গি ইস্তেমা যে দোয়া গোছে আল্লাহ তুমি দেশে শান্তি দাও, অত সস্তা নাকি? গলা ঘরে বিষ খাবে আর এদিকে বল দোয়া পড়বে আল্লাহ আমাকে সুস্থ করো, বিষ খাওয়া বন্ধ করো, সুস্থ এমনি আল্লাহ পাক তোমাকে করবে। নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি কি হবে, আমাদের উভয় নেত্রী কোন তাল খুঁজে পাচ্ছে না, তারা যারা উপদেষ্টারা আছেন তারা পাগলের মতো কথা বলছেন, এমনকি যাদের নাম প্রস্তাব করছেন জাতীয় সংসদে এতদিন পরে এসে দামি কথা বললেন, উভয় তত্ত্বাবধায়ক সরকারে পাঁচ পাঁচ করে দশজনকে নিয়ে একটা ফর্মুলা দিলেন নেত্রী, সংসদে গিয়ে যেমনি পেশ করা হয়েছে তেমনি একজন বলছে আপনি যাদের নাম বলছেন তারা তো মরে গেছে, দশ পূর্বে কি দিয়ে হুঁশ নাই যে যাকে নাম বলবো সেই লোকটা মরে গেছে, ওই হুঁশটা পর্যন্ত মাথায় নাই। এর হলো জাতীয় নেত্রী, দশজনই কুলে না, ঘুরি ঘুরে দেখা হলো সাতজন আছে, তাও তারা রাজি কিনা আল্লাহ ভালো জানে। এই হলো আমাদের নেতা নেত্রীদের অবস্থা। অথচ নামের প্রথমে কারো ব্যারিস্টার, স্পিকার, বড় বড় পদ একেবারে, মনে এদের চেয়ে বিদ্বান বাংলাদেশে আর কেউ নাই। এখন দেখছি পাগলদের নেতা সব, হুঁশ নাই। তাই তো আমরা দেখতে পাই কোর্ট থেকে নোটিশ এসে এমন ব্যক্তির নামে যে লোক পাঁচ বছর আগে মারা গেছে। এই দেশ কি করে চলবে? বহু আগেই আল্লাহ পাক বলে দিয়েছেন, দেখো নেতা নির্বাচনের সর্বোত্তম পদ্ধতি আল্লাহ বলছেন, তোমার উপরে আল্লাহ পাক যে রহমত নাজিল করেছেন তার একটি মৌলিক কারণ হচ্ছে যে তুমি মানুষের সঙ্গে নরম ভাবে কথা বলো। অলৌকুন্তা ফাজদান, যদি তুমি কর্কশ ভাষী হতে, গালিজাল কলবে কঠোর হৃদয়ের মালিক হতে, লানফাদ্দু মিন হাওলেক মানুষ তোমার কাছ থেকে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব তুমি মানুষকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। ওয়াশাবিরহুম ফিল আমরে, আর কোন কাজ করার সময় মানুষের সঙ্গে পরামর্শ করো। ফায়জা আজামতা, পরামর্শের পরে যখন একটা সিদ্ধান্ত করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর তাওয়াক্কল করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। এই পরামর্শ কর আল্লাহ পাক কাকে বলছেন? আল্লাহর রসুলকে, যিনি সরাসরি ডাইরেক্টেড বাই আল্লাহ, যিনি আল্লাহর ওহী দ্বারা পরিচালিত হচ্ছেন, তাকেও আল্লাহ বলছেন তুমি মানুষের সঙ্গে পরামর্শ করো। পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, কে যোগ্য কে অযোগ্য আমি আপনি জানি না। রাষ্ট্র পরিচালনার জন্য যে গভীর প্রজ্ঞা, দূরদর্শিতা, ন্যায়পরায়ণতা, দৈহিক যোগ্যতা এবং অভিজ্ঞতা, এগুলো না থাকলে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আপনি ভোট দিলেন এমপি হলে আর প্রধানমন্ত্রী হয়ে গেল, কিছুই জানে না, শুধু দেশটাকে ডুবিয়ে দেবে। একটা বাসের ড্রাইভার করতে গেলে তাকে ট্রেনিং দিতে হয়, যার বাসে হয়তো পঞ্চাশ জন লোক ওঠে, সেজন্য তাকে বারবার প্রশিক্ষণ দিতে হয়, আর ষোলো কোটি মানুষ পরিচালনা করবে, ড্রাইভারের কোনো প্রশিক্ষণ লাগবে না। কি চমৎকার ব্যবস্থা, এত সহজ নাকি নেতৃত্ব দেওয়া? এজন্য আল্লাহ রাসূল আগেই সাবধান করে, দেখো এজা হুসদাল আমরু ইলা গায়রি আহলিহা ফানতাজির সাআহ, যখন অযোগ্য ব্যক্তির হাতে দেশের নেতৃত্ব আসবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, মানে শেষ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যোগ্য ব্যক্তির হাতে আমানত সমর্পণ করো। নেতৃত্বের চেয়ে বড় আমানত আর নাই। এজন্য যারা যোগ্য নেতা, ন্যায়পরায়ণ নেতা, জান্নাতের যারা যাবেন, সাত শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় পাবেন, আল্লাহ রসুল তাদের মধ্যে এক নম্বরে নিয়ে এসেছেন ইমামুল আদেল, ন্যায়নিষ্ঠ শাসক, কারণ তারই গুরুত্ব সবচেয়ে বেশি। দেশ চলবে ওই ব্যক্তির নেতৃত্বে, ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে প্রথমে, সেই আল্লাহর আরশের ছায়ায় পাবে। আবার ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় তার উত্থান ঘটবে, তার কোমরে বড় একটা বিশ্বাসঘাতকতার ঝান্ডা উঠবে, লেওয়া গাদের বলা হচ্ছে হাদিসের ভাষায়। সবাই দেখবে এই লোকটা বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল, জনগণের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করে এসেছে, ওই দেখো তার চিহ্ন, ওই দেখো বড় বিশাল নিশানা থাকবে, ভাষারের মাঠে কোটি কোটি মানুষ তাকে প্রত্যক্ষ করবে। মান ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ফায়ামুতু ইয়ামুতু ওয়া গাশশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রাওয়া মুসলিম। দেখো, যে ব্যক্তিকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করলেন, অতঃপর তাদের সঙ্গে সে খেয়ানত করে মৃত্যুবরণ করল, তারপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, জাহান্নাম তার একমাত্র ঠিকানা হবে। আমরা নেতৃত্বে পাওয়ার জন্য পাগল। পৃথিবীর যত হানাহানি কাটাকাটি, তার মৌলিক কারণ হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়ার আকাঙ্ক্ষা, নেতৃত্ব পাওয়ার আকাঙ্ক্ষা। এই কারণেই যত মারামারি কাটাকাটি হয়। বহু আগেই আল্লাহ রসুল একদম শেষ করে দিয়েছেন। যখন তিনি মক্কাতে মদিনা হিজরত করছেন, মদিনা থেকে যারা তার হাতে বায়াত করল এবং তাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ততা প্রকাশ করল, তখন তিনি তাদের কাছে সাতটা শর্ত নিয়েছিলেন। সাতটা শর্তের সর্বশেষ শর্ত ছিল এই, ওয়াল্লা নুনাজিল আমরা আহলাহু, আমি যাব মদিনা হিজরত করে, কিন্তু একটি শর্ত, নেতৃত্ব নিয়ে ঝগড়া করতে পারবে না। তারা মেনে নিল, হ্যাঁ, নেতৃত্ব নিয়ে ঝগড়া আমরা করব না। কারণ এর আগে মদিনায় আউস এবং খাজরাজ দুই প্রধান গোত্রের মধ্যে বহু বছর ধরে মারামারি চলছে, সেই মারামারি কাটাকাটিতে বহু লোকের প্রাণহানি ঘটেছে, রক্তক্ষয়ী সংঘর্ষের পরে তারা এখানে এসেছিল। তারা শুনেছিল মক্কা একজন নবী এসেছেন, আমরা তাকে আনব, তাকে আনতে পারলে আমাদের শান্তি আসবে। যেদিন আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন, ওই দিন নেতৃত্বের মুকুট তৈরি করা হয়েছিল, রূপা দিয়ে বহুমূল্যবান মুকুট আবদুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পরানো হবে, খাজরাজের নেতাকে। যখন আল্লাহ নবী সেখানে হাজির হলেন, মানুষ তাকে বাদ দিয়ে আল্লাহ নবীকে নেতা হিসেবে বরণ করে নিল, কারণ আগেই শর্ত করা ছিল নেতৃত্ব নিয়ে ঝগড়া করা হবে না। আর ওই কারণেই কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইকে রাইসুল মুনাফিকিন বলা হয়, মুনাফিকদের নেতা বলা হয়। সে কখনোই আল্লাহ নবীর নেতৃত্বকে মেনে নেয়নি। হিজরতের প্রায় দেড় বছরের মাথায় যখন বদরের যুদ্ধে আল্লাহ রসুল বিজয়ী হলেন, তখন আবদুল্লাহ ইবনে উবাই ভয় পেয়ে গেল, যদি এখন আমাকে মেরে ফেলে, তাড়াতাড়ি গিয়ে ইসলাম কবুল করল। কিন্তু অন্তরে অন্তরে বিদ্বেষ ছিলই। কিসের বিদ্বেষ? নেতৃত্বের বিদ্বেষ, যে যদি ওই লোকটায় মদিনায় না আসতো মক্কা থেকে, আমিও তো নেতা হইতাম। এই নেতৃত্বের আকাঙ্ক্ষাই সমাজে হানাহানির মূল কারণ। আর গণতন্ত্র মানেই তো নেতৃত্বের কামড়া কামড়ি, কিন্তু তার কোন ব্যাখ্যা দেখতে পাইনি আমরা, স্রেফ ক্ষমতার লড়াই আর লুটপাট আর শোষণ সবই চলছে জনগণের নামে। আল্লাহ রসুল পরিষ্কার হয়ে বলে দিলেন, কোন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لا نولي على عملنا هذا لمن ساله ولمن حرس عليه وروايه لمسلم ولمن اراد متفق عليه। আমরা কখনোই নেতৃত্ব ওই ব্যক্তিকে সমর্পণ করি না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, সাআলাহু মানে সওয়াল করে, প্রার্থনা করে, প্রার্থী হয়। ওয়ালেমান হারাস আলাইহে, যে ব্যক্তি নেতৃত্বে লোভী হয়। ওয়ালেমান আরাদা, যে ব্যক্তি নেতৃত্বের আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করে, ওই ব্যক্তিকেও আমরা নেতৃত্ব প্রদান করি না। ওয়ান আব্দুর রহমানের সমরতা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لا تسأل الإمارة فإنك إن تعطيتها عن مسألة وعند عن غير مسألة وعند عليها وإن تعطيتها عن مسألة وكلت عليها। رواه مسلم। দেখো, কখনোই নেতৃত্বের প্রার্থী হইও না, কারণ যদি তোমাকে বিনা চাওয়ায় নেতৃত্ব সমর্পণ করা হয়, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। আর যদি তুমি নেতৃত্ব চেয়ে নাও, তাহলে তোমাকে ওই ভোটারদের উপরে নিক্ষেপ করা হবে, আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবেন না। বাস্তব প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকুম লা তাহরিসুনা ফিল ইমামাহ ওয়া ইন্নাহা লানাদামাতুন ইয়াওমাল কিয়ামাহ। সত্তর, তোমরা নেতৃত্বের লোভী হয়ে পড়বে। মনে রেখো, নেতৃত্ব কেয়ামতের দিন লজ্জার কারণ হবে, কারণ সকলের বোঝা বহন করতে হবে। নিজে নয়, তুমি হজ করলে, ওমরা করলে, তাহাজ্জুদ পড়লে, সবই করলে, এত লোকের কৈফিয়ত তুমি কেমন করে কেয়ামতে পাঠিয়ে দিবে? ওমর ফারুক বলছেন, ফরাত নদীর কোলে একটি বকরির বাচ্চাও যদি আমার রাষ্ট্রীয় অবহেলার কারণে মৃত্যুবরণ করে, আমি ওমর মনে করি আমাকে আল্লাহ পাকের নিকটে সেজন্য জিজ্ঞাসা করা হবে। কি তাদের অনুভূতিটা ছিল, কোথায় সে অনুভূতি? এক বছরও যায় না, বাড়ি গাড়ি দেশে বিদেশে টাকা রাখার জায়গা পায় না, কিটা? এটা কি নেতৃত্ব হল? নেতৃত্ব নির্বাচনের অত্যন্ত সহজ পন্থা। মানুষ নেতৃত্ব চাইবে না। মানুষের সমাজে দুই ধরনের লোক আছে, একদল হচ্ছেন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ, আহলুল ইমামা, আরেক দল হচ্ছেন নেতৃত্ব নির্বাচনকারী মানুষ, আহলুল ইখতিয়ার। আল্লাহ পাক সবাইকে সমান গুণ সম্পন্ন করে দুনিয়ায় পাঠান না। কাউকে তিনি কৃষির জ্ঞান দিয়েছেন, কাউকে তিনি ডাক্তারি জ্ঞান দিয়েছেন, কাউকে তিনি ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিয়েছেন, কাউকে তিনি শিক্ষকতার জ্ঞান দিয়েছেন। এইভাবে এই বিশ্ব সমাজ তিনি পরিচালনা করেন, এটা তার ইখতিয়ার। একটি বাপ মায়ের পাঁচটি সন্তান, পাঁচ রকম মেধা দিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, এক একজনের রুচি এক একভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখানে বান্দার কোন ইখতিয়ার নাই। এক ছেলে গরু গোশ খায়, এক ছেলে খাসির গোশ খায়, এক ছেলে মুরগি গোশ খায়, এক ছেলে গোশি খায় না, খালি মাছই খায়। এ রুচি সম্পূর্ণ আল্লাহ করে দেওয়া, এটা আপনার কিছু করার নাই। কারণ লাহানু কাসামনা মাঈশাতাহুম, আমি রুজিকে বন্টন করে দিয়েছি, আল্লাহ বলছেন, আমরা রুজি বন্টন করে দিয়েছি। লিয়াত্তাখিজা বাযা বাযান যুখরিয়া, যাতে একে অপর থেকে কাজ নিতে পারে। সবাই যদি ইমামতি করতে মুক্তাদি কি হবে? সবাই যদি মাস্টারি করতে ছাত্র কি হবে? একে অপর থেকে কাজ নেওয়ার জন্যই আমরা এটা করেছি, এটা আল্লাহরই বান্ধা। আমাদেরকে ধোকা দিয়ে বলা হয় হাতের পাঁচ আঙুল সমান হবে, ধনী গরিবের বৈষম্য থাকবে না, সবাই সমান হবে, লাঙল যার জমি তার। কত যে ধোকাবাজি রাজনীতি নেমে চলছে সারা পৃথিবীতে, চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়। যিনি এই সমস্ত থিওরি দেন, তিনি নিজে কখনো শ্রমিক ছিলেন না, অথচ শ্রমিকদেরকে লেলিয়ে দিচ্ছেন ধনী শ্রেণীর বিরুদ্ধে। তিনি জানেন না যে ধনী নিজের ইচ্ছায় হওয়া যায় না, ওরা আল্লাহ করে দেন। সবার ক্ষমতা নেই ব্যবসা পরিচালনা করার জন্য, ও প্রতিভা আলাদা। যদি ব্যবসায়ের ম্যানেজিং ডাইরেক্টর একটা মুসিমাথরকে বানিয়ে দেওয়া হয় বা রিক্সাওয়ালাকে বসিয়ে দেওয়া হয়, তোমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর করে দিলাম, তোমাকে মাসে 500 টাকা বেতন দেওয়া হবে, ও যে কি করবে? ও তো কিছুই জানে না। সেজন্য যারা যে কাজে যোগ্য তাদেরকে সেখানে রাখতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে। এটা আল্লাহরই বান্ধা। এই উচ্চ নুচু ভেদাভেদ আল্লাহ করে দিয়েছেন। কেন করেছেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, যাতে একে অপর থেকে কাজ নিতে পারে। মেথর যদি একদিন ধর্মঘট করে, ঢাকা শহর দুর্গন্ধে ভরে যাবে না? মেথর যদি বলে আমি খালি এই কাজই করব, আমি কি টাইলসের প্যাখানাঘর বানাতে পারবো না? হ্যাঁ, আপনার দায়িত্ব আছে সে যেন সুন্দরভাবে বেঁচে থাকে। হে ধনিক শ্রেণী, তাদের প্রতি ঠিক তেমনি ন্যায় বিচার করো। যদি অবিচার করো তাহলে তুমি আল্লাহর কাছে ধরা পড়বে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবগুনি ফি যুআফা ফাইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিযুআফাইকুম। হে আমার উম্মত, তোমরা আমাকে সন্ধান করো দুর্বল শ্রেণীর মধ্যে, কারণ তোমরা রুজি প্রাপ্ত হয়ে থাকো এবং সাহায্য প্রাপ্ত হয়ে থাকো দুর্বল শ্রেণীর দ্বারা। এই হাদিস কি মনে থাকবে না? যদি আমাদের রাজমিস্ত্রি যোগাড়িরা এই ইটগুলো সুন্দরভাবে গেঁথে বিল্ডিং এর রূপে রূপান্তরিত না করে দিত, আমরা আজকে এখানে দাড়িয়ে মসজিদে সুন্দরভাবে সালাত আদায় করতে পারতাম না। এর জন্য অবদান আমাদের শ্রমিক ভাইদের, রাজমিস্ত্রি ভাইদের, অবশ্যই তাদের প্রতি আমাদের সুদৃষ্টি এবং অনুগ্রহ দৃষ্টি থাকতে হবে। তাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে আমরা ধরা পড়ব। হাদিসটা তো শুনলেনি। ব্যালেন্স থাকতে হবে সমাজে। এই ব্যালেন্স রাখার জন্যই আল্লাহর রসুল এবং আল্লাহ উভয় বলে দিয়েছেন, শাভির হুম ফিল আমর, তোমরা পরামর্শ করো, বসো, দেশের নেতৃত্ব কার হাতে সমর্পণ করলে দেশ সুন্দরভাবে চলবে, তোমরাই আহলুল ইখতিয়ার, যারা নির্বাচক, তোমরাই নির্বাচন করবে। আহলুল ইমামাহ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তি নিজের নেতৃত্ব চাইতে পারবে না। কিভাবে? একটার পর একটা উদাহরণ নেন। আবু বকর সিদ্দিক মারা যাচ্ছেন, তিনি বুঝতে পারলেন যে আমি আর বাঁচব না, সঙ্গে সঙ্গে ওমরকে ডাকলেন আর যোগ্যতা সম্পন্ন সাহাবিদেরকে ডাকলেন, তোমরা শোনো, আমার পরে আমি মনে করছি ওমরই খলিফা হওয়ার যোগ্যতা রাখে, তোমরা কি বলো? সবাই বলল, হে খলিফা, আমরা আপনার সঙ্গে একমত। ওমর কিন্তু সেখানে নাই, ওমরের অসাক্ষাতেই। একজন বলল যে ওমর খুব রাগী মানুষ, একটু পানতে চুন খসলেই সমস্যা করে ফেলে। আবু বকর বললেন, রাগী হলো সে হকপন্থী কিনা তুমি সেটা বলো। হ্যাঁ, নিঃসন্দেহে ওমর হকপন্থী। আল্লাহ রাসূল বলেছেন, ওমর যে রাস্তায় চলে ইবলিশ সেখান থেকে পালায়। অতএব আল্লাহ রাসূল এটাও বলেছেন, আমার পরে তো নবী হলে ওমরও নবী হইত। অতএব এই ব্যক্তি যদি খলিফা হয়তো আমাদের কোনো আপত্তি নাই, তবে বড্ড রাগী মানুষ। আবু বকর বলে, কোনো সমস্যা নাই, এই রাষ্ট্রীয় চাপ তার ঘোড়া যখন চাপানো হবে তখন ওমর দুর্বল হয়ে যাবে। এবার ওমরকে ডাকে, এই ওমর, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে খেলাফত দিয়ে যাচ্ছি, তুমি তার যথাযথ হক আদায় করো। এ বলে খলিফা মারা গেলেন। কোন টু শব্দ নাই। কাদের সঙ্গে পরামর্শ করলেন? তৎকালীন সময়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তিরা যারা মদিনার রাজধানী বসবাস করত তাদের সঙ্গে পরামর্শ করলেন। ওমর মারা যাচ্ছেন, কিভাবে জানেন তো আপনারা? ফজরের সালাত ইমামতি করছেন, এক বদমাস ওই ফজরের সালাত রত অবস্থাতেই তার উপর হামলা করল, রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে গেলেন। ডাক্তার নিরাশ হয়ে গেল যে না, খলিফাকে বাঁচানো যাবে না। এবার ওমর ফারুক পাগল হয়ে গেলেন, কিভাবে আমি আমার পরবর্তী নেতৃত্ব কাকে দিব? ইবনে আব্বাস বলছেন, ওমর ফারুক ওই অবস্থাতেই খালি পায়চারি করছেন, কারণে কোনো চিন্তা নেই কি করে তার পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন। ইবনে আব্বাস বলছেন, হে ওমর ফারুক, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আলী সম্পর্কে কি মনে করেন, উসমান সম্পর্কে কি মনে করেন? এক একটা নাম বলতে লাগলেন। ওমর প্রত্যেকটা একটা একটা ত্রুটি ধরে দিলেন, এর এই ত্রুটি, ওর এই ত্রুটি, ওর এই, কিন্তু এতগুলো গুণ আছে কিন্তু একটা এই ত্রুটি আছে, এমনি করে করে বলতে লাগলেন। অবশ্যই যখন সিদ্ধান্ত নিতে পারলেন না যে কাকে করব একজন, তখন তিনি বললেন, ঠিক আছে, আল্লাহ রসুল তার জীবদ্দশায় দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছিলেন, একজন চলে গেছে আবু বকর, আমিও যাচ্ছি ওমর, আসার আটজন, আমি তাদের মধ্যে ছয়জনকে বাছাই করে দিচ্ছি, তোমরা এই ছয়জন বসে একজনকে খলিফা নিয়োগ করো। বলেননি সমস্ত রাষ্ট্রের লড়াইকে ডাকো, লক্ষ লক্ষ মুসলমান ডাকো, তাদের ভোট নাও কে সভাপতি হবে, কে আমির হবে, কারণ সবাই জানে না কে কত যোগ্যতার মালিক। আমার সঙ্গে যারা চলাফেরা করে আমি চিনি কে সত্যিকারের যোগ্য। আপনার সঙ্গে একদিনও চলে না, ভালো বক্তব্য করে ওয়াসপির আপনাকে কান্দিয়ে দেয়, আমি ভাবি বাপ্রভাব বিরাট বক্তাগো, বিরাট নেতা। জি না, কে যোগ্যতা সম্পন্ন নেতা হতে পারে আমিরের পরে? ওটা আমির ভালো খবর রাখে, অন্যের খবর রাখে না। আর সেজন্য ওমর ফারুক মৃত্যু যন্ত্রণায় কাতর হওয়া অবস্থাতেও তিনি পাগল হয়ে পায়চারি করছেন। তা ছেলে সন্তান পরিবার নিয়ে কোনো ওসিয়াত নাই, কোনো চিন্তার কারণ, খালি চিন্তা একটাই, মুসলিম উম্মার ইমারতের গুরু দায়িত্ব আমি কাকে দিয়ে যাব। তাই হল, বলে দিলেন তিন দিনের মধ্যে খলিফা নিয়োগ করতে হবে, একদিন দেরি করা হবে না। এবং বলে গেলেন, তার দেখো আমার ছেলে আব্দুল্লাহ ওমর ওকে রেখে যাচ্ছে কাস্টিং ভোট দেওয়ার জন্য, যদি তিন তিন ছয় সমান হয়ে যায় তাহলে ও যেদিকে ভোট দেবে সেদিকে খলিফা হবে। কত দূরদর্শী নায়ক একবার চিন্তা করেন। সেইভাবে উসমান গনি খলিফা হয়ে গেলেন। উসমানের শাহাদাতের পরে আলী খলিফা হবেন কিভাবে? লোকেরা সব ধাপাই হিসেবে পড়ছে, হে আলী, আপনার আল্লাহ রসুলের জামাই, আপনার যোগ্যতা গুণাবলীর কোন তুলনা নাই, আপনাকেই আমরা আমির করব। উনি পরিষ্কার বলে দিলেন, না, অসম্ভব, এই দায়িত্ব তোমাদের নয়, এই দায়িত্ব হল আহলে বদর, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম যারা, তাদেরই দায়িত্ব, এবং আহলে শূরা যারা, যারা পরামর্শ দেওয়ার যোগ্যতা, সেসব সাহাবিদের দায়িত্ব, তোমরা আম মানুষ, তোমাদের এই দায়িত্ব নয়। অবশেষে আলী খলিফা হলেন। আমাদের উপরে আল্লাহ রাসূল বলছেন যে দেখো, একদিন আল্লাহ নবী ফজরের পরে সবাইকে ওয়াজ করলেন, ওয়াজানা ওয়াজান বালি ওয়াজাতান বালিগাতান, ওয়াজে বালিগ মানে কি একবার দারুণ সুন্দর ওয়াজ করলেন। আমরা মনে করলাম এটা বোধ হয় আল্লাহ রসুলের জীবনের শেষ বক্তৃতা, তখন আমরা বললাম হে আল্লাহ রসুল আমাদেরকে আরো নসিহাত করুন। তখন তিনি যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমার আয়ুষ মনকুম বাদি ফাসাইর ইখতিলাফান কাসীর, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। আলাইকুম সুন্নতি সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন যদি তোমরা বাঁচতে চাও মতভেদ থেকে তাহলে আমার সুন্নতকে অপরিহার্য করে নেবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অপরিহার্য করে নেবে। তামাসসাকু বিহা, কঠিনভাবে আঁকড়ে ধরবে, ও আব্দু আলহ নওয়াজেজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। অতএব বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব মিটানোর জন্য আমাদেরকে আল্লাহ রসুলের নির্দেশ এবং খলিফা রাশেদিনের নেতৃত্বে নির্বাচনের ব্যবস্থার এই যে পথ আমাদের সামনে খোলা আছে, ওই পথটাকেই আঁকড়ে ধরতে হবে এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। কোন অবস্থাতে দিল্লি ওয়াশিংটন যাওয়া যাবে না। দিল্লি ওয়াশিংটন থেকে ওহী নাজিল হয় নাই, ওহী নাজিল হয়েছে মক্কা এবং মদিনায়। সেখানকার বিধানে আমাকে গ্রহণ করতে হবে, কোন ইহুদি নাসারা তৈরি করা বিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না। যতক্ষণ পর্যন্ত কেবলা ঘুরিয়ে মদিনামুখ না করবে আমাদের নেতা নেত্রীরা, ততদিন পর্যন্ত হানাহারি মারামারি কাটাকাটাই থাকবে, আর কিছুই থাকবে না দেশে। বললেন যে বাংলাদেশে কিভাবে সম্ভব 2000 বছর আগের ব্যাপার, খুবই সম্ভব। পথ আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে। আমাদের প্রেসিডেন্ট একজন মুসলমান, মুসলমানদের যে নেতা হবেন তাকে অবশ্যই মুসলিম হতে হবে, কোন কাফের বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে না। মুসলমানের ভোট নিয়ে কাফেররা দেশ চালাবে, মুসলমান ইসলামের বিধান অনুযায়ী চলবে, মুসলমান করে ইহুদিন আসার বিধান অনুযায়ী চলবে না। এটাই হলো এদেশে আপামর ভোটারদের মনের কথা। তাকে অবশ্যই মুসলিম হতে হবে, তাকে অবশ্যই জ্ঞান সম্পন্ন হতে হবে, তাকে অবশ্যই সুস্থ সামর্থ্যবান হতে হবে, তাকে অবশ্যই ইসলামী জ্ঞানে পারদর্শী হতে হবে, তাকে আমর বিল মারুফ ও নাহিয়ানুল মুনকারের অভ্যস্ত হতে হবে। অর্থাৎ তিনি যে একজন সৎ মানুষ তার পরিচিতি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, এবং তাকে অবশ্যই অসৎ কাজ থেকে মুনকার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমরা যখন কোন মুসলিমকে রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দেই, তাদের পর চারটি দায়িত্ব থাকে, তারা সালাত কায়েম করবে সমাজে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, সবসময় নেক কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এই চারটি দায়িত্ব থাকে মুসলিম সরকারের যারা খলিফা হন তাদের জন্য। সে কারণ তাকে অবশ্যই মুসলিম হতে হয়, পুরুষ হতে হয়, কারণ আর-রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষরাই নারীর উপরে কর্তৃত্বশীল। যখন ইরানের বাদশা হলেন তাদের ইরানের কেসার মেয়ে, তখন আল্লাহ রসুল বলেছিলেন না ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, রাওয়াহুল বুখারী। ওই জাতি কখনোই সফলতা লাভ করতে পারে না যে জাতির নেতৃত্বে মহিলাকে বসানো হয়েছে। বুখারী শরীফ হাদিস, কোরআনের আয়াত, সবকিছু মিথ্যা হয়ে যাবে নাকি আপনার ভোটের চোটে? জি না, আপনি আমি মিথ্যা হতে পারি, কোরআন হাদিসের একটা বর্ণকশৃঙ্খল মিথ্যা হবে না। এই অসত্য বাণীকে আমাদের বলতেই হবে, এই বাণীর অনুসরণ করতেই হবে, তবেই দেশে শান্তি ফিরবে। দেশের প্রেসিডেন্ট মুসলমান, তিনি একজন সামর্থ্যবান পুরুষ, সমস্যা নাই। একজন মাত্র মানুষ এদেশে আমির হবেন, শত শত এমপির কোনো প্রয়োজন নাই। রাজধানী হোক আর যেখানে হোক, দেশের বিচক্ষণ মানুষদের পরামর্শ আহ্বান করুন, তারা পরামর্শ দিন। উমর ফারুক যেমন ছয়জনকে দিয়ে গেছিলেন, নির্বাচন কমিশনের পারলে একজনকে দিন, না পারলে দুজন, না পারলে তিনজনকে দিন। শর্ত কিন্তু করোনা হিসেবে আলোক হতে হবে, তাকে পুরুষ হতে হবে, ইসলামী জ্ঞানে পারদর্শী হতে হবে, সামর্থ্যবান হতে হবে। এই শর্তগুলো মেনে চলে তিনি, অর্থাৎ নির্বাচন কমিশন বাংলাদেশের 500 জন লোককে ব্যালট পেপারের নাম লিখে দেবেন, এরপরও ফাঁকা জায়গা রাখবেন। হে বিচক্ষণ ব্যক্তিরা, আপনারা কাকে ভালো মনে করছেন? হে পলিটিক্যাল লিডাররা, আপনারা দয়া করে বসুন, নির্বাচন কমিশন অফিসে একজনকে আমরা নির্বাচন করে দিন। যদি দেখেন যে তারা একমত হতে পারল, আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নাই। এরপরে সাধারণ জনগণের সমর্থন নিতে হবে। ওসমান গনির খেলাফতের নির্বাচনে করার আগে কিন্তু নির্বাচন কমিশনার আমর বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে ঘরে ঘুরেছিলেন, এই বাবা তোমাদের মত কার পক্ষে, আলীর পক্ষে না ওসমানের পক্ষে, অতএব আপনি এটা করবেন। নিজেদের বিশেষ লোকদের মধ্যে পরামর্শ শেষে এবার জনগণের সমর্থন নেবেন। জনগণের এই ভোট হবে সমর্থনমূলক, সিদ্ধান্তমূলক নয়। সিদ্ধান্ত দিবেন বিচক্ষণ ব্যক্তিরা, একজন মাত্র নির্বাচিত হবেন না, তিনি জানবেনও না, তিনি প্রার্থী হবেন না, ক্যানভাস করবেন না, দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করবেন না, তার কোন খবরই থাকবে না যে তিনি নেতা হতে যাচ্ছেন। যখন নেতৃত্বের অধিকাংশ সমর্থন তার পক্ষে চলে গেল, নির্বাচন কমিশনার ঘোষণা করবেন, হে অমুক ব্যক্তি, আপনাকে দেশের বিচক্ষণ ব্যক্তিরা নেতা হিসেবে, আমির হিসেবে গ্রহণ করেছে, আপনি কি রাজি আছেন? যদি তিনি বলেন যে আমি পারব না, তারপরে দ্বিতীয় স্থানে যিনি আছেন তাকেই বলা হবে, যোগ্যতা সম্পন্ন দুই তিনজন এমনি করে যখন হবে, তখন একজন যিনি রাজি হবেন বা তার উপরেই তিনি আল্লাহর নামে শপথ গ্রহণ করবেন প্রধান বিচারপতি। আল্লাহর নামে শপথ হবে, বাংলাদেশের সংবিধানে কোন এমপি আল্লাহর নামে শপথ করে না, আশ্চর্য মুসলমানের দেশ, প্রত্যেকেই আমরা শপথ করি আল্লাহর নামে। قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد كفر যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে কসম করে সে কুফরি করল। দুর্ভাগ্য বাংলাদেশের জাতীয় সংসদের এমপিদের, এরা যখন কসম করে, সংবিধান পড়ে দেখবেন, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আরে বাবা কার নামে করছো, নাম বলে না, সেকুলার রাষ্ট্র তো, এই হাজি গাজী মুফাসসির কোরআন মুহাদ্দিস সবাই কিন্তু একইভাবে শপথ দিয়ে নিল, আচ্ছা এই শপথগুলো সব কুফরি করল সবাই। সুন্দরভাবে আমির নির্বাচন হয়ে গেল, আপনি বলবেন আমির না প্রেসিডেন্ট কোনটা হবে? মুসলমানের দেশ আমরা বলি আমির হবে, প্রেসিডেন্ট নয়, কারণ প্রেসিডেন্ট স্বেচ্ছাচারী হতে পারে, যা খুশি তাই আইন জারি করতে পারে, কিন্তু আমির আল্লাহর বিধানের বাইরে কোন আইন জারি করতে পারেন না, এবং আল্লাহর বিধান জারি করতে তিনি কোন দুর্বলতা প্রকাশ করতে পারেন না। এই পার্থক্য হল আমিরের মধ্যে সভাপতি বা প্রেসিডেন্টের মধ্যে। এবারে তিনি রাষ্ট্রের বিচক্ষণ ব্যক্তিদের নিয়ে একটা ছোট্ট ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন করবেন, যাকে আমরা মজলিসের শুরা বলি, পরামর্শ সভা বলি। সেখানে তিনি পরামর্শের মাধ্যমে কাজ করবেন, প্রয়োজনে তাদের বাইরেও যারা এক্সপার্ট থাকে, আরো দেশে বহু থাকবে, তাদের কাছ থেকেও তিনি পরামর্শ গ্রহণ করবেন। যেমন আল্লাহ নবী অধিকাংশ পরামর্শ নিতেন আবু বকর ওমরের কাছ থেকে, আবার দেখা যাচ্ছে যখন খন্দকের যুদ্ধ মিটানোর জন্য আল্লাহ নবী আবু বকর ওমরকে বাদ দিয়ে দুই সাদ, আউস নেতা সাদ ইবনে মুআজ এবং খাজরাজ নেতা সাদ ইবনে উবাদা, তাদের পরামর্শ গ্রহণ করলেন। ঠিক বদরের যুদ্ধের দিন তিনি আবু বকর ওমরের পরামর্শ নেন নাই, সাধারণ সৈনিক, তার পরামর্শ নিয়ে বদরের তাঁবুটা কোথায় ঘাটতে হবে, ঘাটে শিবির কোথায় ক্যাম্প স্থাপন করতে হবে, তারা পরামর্শ তিনি গ্রহণ করেছিলেন। এমনকি পরামর্শ নেওয়ার জন্য শুধুমাত্র দশজনই বা পনেরোজন থাকবে, এটা সার্বক্ষণিক পরামর্শদাতা, এর বাইরেও আমির ইচ্ছা করলে রাষ্ট্রের যে কোনো যোগ্য ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন, ইসলামী বিধানে এটা রয়েছে। এইভাবে দেশ চলবে? এখন আপনি বলবেন যে তাই তো, আমাদের কাউন্সিলরদের বা মেম্বারদের চেয়ারম্যানদের অবস্থা কি হবে? কোন জায়গাতেই কোন নির্বাচন হবে না, নির্বাচন মানেই ফিকশন, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং, সেখানে মারামারি, নির্বাচন নাই, একজনই মাত্র হবে নির্বাচিত আমির। এরপর তিনি মনোনয়ন দিবেন রাষ্ট্র পরিচালিতার তিনটি স্তম্ভের মাধ্যমে, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন বিভাগ। পৃথিবীর সমস্ত রাষ্ট্রের এই তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগ সম্পূর্ণরূপে সরকারের হাতে থাকে, ডিসি, এডিসি, ইউএনও, এরা হলেন প্রশাসনিক বিভাগে, এদের নিয়োগ সরাসরি সরকারের থেকে হয়, নির্বাচন হয় না। ম্যাজিস্ট্রেট, জজ, হাইকোর্টের বিচারপতিগণ, এনারা নির্বাচনের মাধ্যমে আসেন না, এরা মনোনীত হয়ে আসেন। দেখা গেল বর্তমানে বাংলাদেশে বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগ সম্পূর্ণরূপে মনোনীত, নির্বাচিত হলে শুধুমাত্র আইন বিভাগটা, আইন প্রণেতা যারা হয় তাদেরকে আইন সম্পর্কে অভিজ্ঞ হওয়া লাগে না, এটাকে দেওয়া হয়েছে জনগণের হাতে, যারা কিছুই বোঝে না, যে নির্বাচিত হন তিনিও আইন বোঝেন না, এই গুরুত্বপূর্ণ বিভাগটা ছেড়ে দিয়েছে গুরুত্বহীন লোকদের হাতে, যার ফলে দেশের দুর্দশা হচ্ছে। ইসলামী খেলাফত হলে এই আইন বিভাগটাও চলে যাবে আমিরের হাতে, সরকারের হাতে। আমির তো যারা আইন বুঝেন ভালো তাদেরকে নিয়ে পরামর্শ নিয়ে কাজ করবেন। ডিসির সঙ্গে একাধিক এডিসি থাকবে, কারো দায়িত্ব থাকবে সেরেফ গ্রামে যাবে, প্রতিদিন গ্রামে সফর করতে হবে তাকে, একজন যা দুজন দেওয়া হবে, গ্রামে গ্রামে গিয়ে জনগণের সঙ্গে মিশবে, বাবা এইটা করলে ভালো হবে, এটা করলে মন্দ হবে, এটা করো সেটা করো। ঠিক অন্যকে ইউনিয়ন কাউন্সিলে একজন চেয়ারম্যান থাকবেন মনোনীত সরকারের, তার সঙ্গে দুই তিনজন সহকারী চেয়ারম্যান থাকবেন, সবাই ঘুরবে বাড়িতে দুয়ারে দুয়ারে, গ্রাম প্রশাসক থাকবে, সহকারী প্রশাসক থাকবে, ঘুরবে দুয়ারে দুয়ারে, তারা রাষ্ট্রের হুকুমে চলবে। যদি কোনো সমস্যা তাদের থাকে, জনগণ যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে সরকার ট্রান্সফারকে আর এক জায়গায় সরিয়ে দিতে পারবে। কিন্তু আপনার নির্বাচিত যিনি মেম্বার চেয়ারম্যান বা এমপি হবেন তাকে সরানোর কোন ক্ষমতা সরকারের নাই। ও পাঁচ বছর ধরে ওই জোয়ালের মতো আপনার ঘাড়ে চেপে থাকবে, পাঁচ বছর ধরে ও জোকের মতো চুষি খাবে, আপনার কিছুই করার ক্ষমতা নেই। যদি সে সরকারি কর্মচারী হয় ইচ্ছেও তো আপনি তাকে শাসন করতে পারেন, সরাইতে পারেন, সবই করতে পারেন। এটাই হল ইসলামী খেলাফতের বাস্তব নমুনা। কোন ক্যানভাস নাই, কোন তোষামুদি নাই। ইলেকশন হবে, আধুনিক মিডিয়া বহু কিছু প্রযুক্তি তৈরি হয়ে গেছে, কোন ছুটি ঘোষণা করার দরকার নাই। আপনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ভোট দিতে পারেন, গাড়িতে চলতে চলতে ভোট দিতে পারেন, দোকান ঘরে বসে দোকানদারি করে ভোট দিতে পারেন, কোন ছুটি ঘোষণার দরকার নাই। নেতৃত্ব নির্বাচনের বিষয়টি খুব সহজ হতে হবে। দেখা যায় এক বছর দু বছর তিন বছর দিন দিন আমিরের বদনাম হচ্ছে, শাসন দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তখন আপনি শাসন বিভাগকে আমার নির্বাচন কমিশন বলবে ঠিক আছে আপনাকে তো রিপোর্ট সব খারাপ আসছে বারবার, ঠিক আছে আপনি এক বছর সময় দিচ্ছে সংশোধনের জন্য। সংশোধন যদি না হতে পারে, জরুরি রিপোর্ট যদি তার এগেনস্টে চলে যায়, তখন যে আবার নির্বাচন হবে, ঠিক আছে এই আমির যোগ্য নন, আর এক আমিরকে নিয়ে আসতে হবে, আবার আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। এমনি করে আগের যেমন হয়েছিল, বিচক্ষণ ব্যক্তিরাই নির্বাচন করবে। এই সুন্দর সিস্টেম অব ইলেকশন যদি কখনো বাংলাদেশে আসত, তাহলে হয়তো এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। নেতৃত্বর কামনা করাটাই মানুষের মধ্যে নেতৃত্বের মধ্যে আগ্রাসী মনোভাব সৃষ্টি করে। এই আগ্রাসী মনোভাব থেকেই অবশ্যম্ভাবী রূপে একদল গুন্ডা সন্ত্রাসে পুষতে বাধ্য হয় প্রত্যেক দল নেতারা, আর এ কারণে সারা দেশ এখন দলীয় সন্ত্রাসীতে ভরে গেছে। এগুলোতে মুক্তি পাওয়ার জন্য আজ হোক কাল হোক অবশ্যই দেশের মানুষ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে। আপনারা ভাবছেন যে খোদ্দা দিয়ে সবকিছু হচ্ছে, তা মনে করবেন না। আমরা আমাদের প্রস্তাবগুলো কোরআন হাদিসের দলিল সহকারে মাননীয় সিইসির কাছে পাঠিয়ে দিয়েছি। যারা নির্বাচন পরিচালনা করেন মূল দায়িত্বশীল যে ব্যক্তি, প্রধান নির্বাচন কমিশনারের কাছে রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দিয়েছি। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, তাদের দায়িত্ব আমল করা। তারা মুসলমান, আমরাও মুসলমান, আল্লাহর কাছে সবাইকে হাজির হতে হবে, তাই না? এর বেশি তো আমাদের গাড়ি ভাঙ্গা, হরতাল করা, বোমামারকে আমাদের দায়িত্ব নাকি? ওই দায়িত্ব আমাদের নাই। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমাদের যে পত্রিকা রয়েছে সেখানে আমরা সম্পাদকীয় কলামে এর উপরে লেখনী দিয়েছি, বক্তৃতাতে বলেছি, আজকে খুতবাতেও বললাম। আপনাদের মধ্যে চিন্তা আসুক, আপনারা এক একদিক ব্যক্তিকে বলুন, আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। একদিনে লাঠি মেরে সমাজ পরিবর্তন হয় না। যদি আমরা সবাই চেষ্টা করি, আস্তে আস্তে মানুষ হাতে এদিকে ফিরে আসবে। আমরা চাই দাওয়াতের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনতে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি মানুষ যেন অত্যন্ত দ্রুত আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে এবং কোরআন এবং সহিহ হাদিসের কাছে মাথা নত করে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।